বামন দেবের আজ আবির্ভাব দিন, আজকের দিনে পৃথিবীতে ভগবান বামন দেবের অবতার হয়েছিলেন। বলো বামন দেব কে? প্রতি বৎসর এরকম দিনে তিনি পৃথিবীতে আবির্ভাবের পূজা লাভ করেন, মানে মানবগণ তাকে শ্রদ্ধা নিবেদন করে। তা আজকে আমরা তার কথা কিছু আস্বাদন করব। বামন দেব যে কারণে অবতীর্ণ হয়েছিলেন তার মূল উদ্দেশ্য কি? যেরকম একটা চাণক্য দেবের শ্লোক আছে না, হতালঙ্কা অতি দর্পে, দর্প মানে কি? অহংকার। হতালঙ্কা অতি দর্পে রাবণ হত হয়েছিলেন, মানে নিহত হয়েছিলেন, মরে গিয়েছিল অহংকারের জন্য। আর অতি দানে বলি মহারাজ কি হলো? পতন ঘটে গেল, পরাজিত হয়ে গেল অতি দান। এই জন্য কোন জিনিসটা অতি ভালো না, বেশি ভালো না, কিন্তু কতটাই বেশি কে জানে? মাত্রা কতটা বেশি কি করে জানবে? সব জিনিসের সীমাহীন, কিন্তু একটা জিনিস থাকবে, সেটা কি? সেটা হলো অহংকার করা যাবে না। অহংকার করেছ তো মরেছ। তো বলি মহারাজের কথা ভাগবতে আছে। বলি মহারাজের বাবার নাম ছিল কি জানেন? গত বছরও বলেছিল, আজকের দিনে বলি মহারাজের বাবার নাম বঙ্কিম পাত্র। বলো রাধে রাধে। মনে না রাখলে কিরকম হয় না, এসব বলা বৃথা হয়ে যাচ্ছে, এগুলো মনে রাখতে হবে, নালে হবে কি করে? লাউ গাছ থেকে যে বীজ আসে, লাউ থেকে, তাতে কি হবে? বেগুন হবে? লাউ বিচিতে লাউ হবে, বেগুনের বিচিতে বেগুন হবে। তা সেরকম বাবা না হলে তার ছেলে হলো কি করে? তার বাবাকে মনে রাখতে হবে না? নন্দ বাবা কৃষ্ণ পেয়েছিলেন, কিরকম নন্দ? যার মনে সদানন্দ, যার মনে কৃষ্ণ নামের আনন্দ, তিনি নন্দ। যশোমতীকে, যার কৃষ্ণে মতি আছে, তিনি যশোমতী। তাহলে কিরকম তার কৃষ্ণে মতি ছিল, তাই কৃষ্ণ তার পুত্র রূপে জন্ম দিল, ঠিক সেরকম বলি মহারাজ এত বড় বলিয়ান হলে, ভগবানকে প্রাপ্ত হয়ে গেলে। আপনারা চাণক্য পণ্ডিতের শ্লোকটা শুনলেন, কিন্তু ভাগবতের কথা শুনুন উল্টো। চাণক্য পণ্ডিত বলছে বলি মহারাজ অতি দান করে কোথায় গেল? মনে রাখতে হবে এগুলো কি? বলি মহারাজের বাবার নাম ছিল কে বললো? বিরোচন। হ্যাঁ ঠিক, বিরোচন খুব মহান ভক্ত। আর তার বাবার নাম ছিল একদম নাম যাদা মানুষ, সেটা হচ্ছে কি? পৃথিবী খ্যাত, স্বর্গ মর্ত্য পাতাল খ্যাত মানুষ, তিনি হলেন প্রহ্লাদ মহারাজ। কি বলো? নৃসিংহ ভগবান কি? মানে তাহলে বলি মহারাজের প্রহ্লাদ মহারাজ কে হবেন? সম্পর্ক দাদু, দাদু। আর আমাদের সংসারে কিছু কিছু দাদুর ছবি আছে না, ওই তো দাদু। দাদুর ছবিটা কিরকম আছে? আর না হলে ভুর ভুর টান টান দাদু, তার মানে তুই বড় হ কদুর, ভুর ভুর টান। পরিচয় রাখার মতো চরিত্র কোথা শিক্ষা দেবে? তো বাবা কি ছিল? তোর বাবা এই করত, তুইও তাই কর। তোর বাবা এই চাষবাস করে নাগল থেকে জীবন কাটিয়েছে, তুইও বড় হয়ে তাই না? এটা না, তাহলে এই জন্য কেন বলা হয়েছে আপনি আচরি ধর্ম? ছেলেদেরকে যদি এই পথে টানতে হয় আগে তার বাবাকে ওই পথে যেতে হবে, মাকে ওই পথে যেতে হবে, নালে ছেলে মেয়েকে শিখাবে কি করে? কে মেয়েদের বিয়ে কতদিনে হয়? আগে আটে হতো, এখন আঠারো। কে বিয়ে দিয়ে মা কান্নাকাটি করছে, চম্পারে শ্বশুর বাড়ি যাচ্ছিস যা, শাশুড়ি মা যদি পাঁচ কথা বলে কিচ্ছু বলিস, শুনছিস তো? কেঁদে কেটে মা বুঝিয়ে দিল কিচ্ছু বলিস না। কে সে মেয়ে প্রথম দিন থেকেই চালু করে দিয়েছে, কেন? এইবার মায়ের কাছে রিপোর্ট এসেছে, বলে তোমার মেয়ে এই করেছে, এই বলেছে, সেই বলেছে। তখন তার মা বলে তোকে আমি যাবার সময় বলিনি যে সাত কথা বললেও এক কথা বলবি না? বলে মা ওটা তো আমার মনে আছে, কিন্তু আমি সেটা তো ভুলতে পারি না। বলে কোনটা? এই যে আঠারো বছর আমি এই বাড়িতে, বাপের বাড়িতে থাকলাম, তো তোমাকে যে আমি সকালবেলা উঠেই দেখি ঠাকুমার সঙ্গে ঝগড়া করে, বাবার সঙ্গে ঝগড়া করো, দাদুর সঙ্গে ঝগড়া করো, পাড়ার সঙ্গে ঝগড়া করো, তা আমি ভাবছি তুমি যেটা বলছো ওটা করব না যেটা তুমি করো সেটা করো। বলতে পারবে কিছু করতে পারবে? কিন্তু আপনারা যদি সেটা মেনে চলতেন, এই আদর্শকে ধরে রাখতে পারতেন, তাহলে আপনাদের মেয়েকে আর বলতে লাগবে না এটাই সংসার জীবনের আদর্শ, ওরা জানতে পারবে। সকালবেলা উঠে আপনারা ভগবানকে প্রণাম করুন, কাপড় জামা ধুয়ে শাড়ি পরে ফুল তুলে এনে গোবিন্দ সেবা করুন আগে, আগে গোবিন্দ, তার কৃপায় তো আপনি সুখী হবে, এই জন্য আগে তার সেবা কত ভাবুন, উনি সুখময় আপনার জীবনকে সুখী করে তুলে দেবে, কেউ আপনার গায়ে হাত দিতে পারবে না। যেরকম দ্রৌপদীর বস্ত্রহরণ কেউ করতে পারল না, ভগবান তাকে রক্ষা করলেন, আপনাকেও ভগবান রক্ষা করবেন, আপনি আগে এই আদর্শ রক্ষা করুন। এই জন্য বলার চেয়ে করা ভালো, করার চেয়ে মানা ভালো, আগে মানুন তারপরে করুন, তারপরে আপনি প্রচার করুন এটা করা উচিত ওটা করা উচিত। বলো রাধে রাধে। এই জন্য যেটা শুনে আসছেন এতদিন এটা ভুল, অহংকারে বলি মহারাজ পাতালে যায়নি, কৃপা। এই জন্য ভাগবত শুনতে হবে, অন্য কথাও শুনবেন তো উনি বলবেন অহংকারে উনি পাতালে চলে গেলেন, না না, স্বয়ং ভগবান বিষ্ণু ওনাকে এমন কৃপা করলেন ভগবান বিষ্ণু বাঁধা পড়ে গেলেন, ওনার দুয়ারে আজও বাঁধা আছে। আজকে আপনাদের সেই কাহিনী শোনাব, এই যে আপনারা এর আগে একটা কি পূর্ণিমা গেল, কি পূর্ণিমা? রাখি পূর্ণিমা। এই রাখি বন্ধনের একটা কাহিনী বলি মহারাজের সঙ্গে জড়িয়ে আছে। লক্ষ্মী দেবীকে উনি ভগ্নী বলেছিলেন, আর সেই ভগ্নী বলি মহারাজের হাতে ডুরি বেঁধে দিয়েছিলেন, সেদিন থেকেও রাখি চালু হলো, সেটা এমন ইতিহাস কাহিনী। তো শুনুন, বলি মহারাজকে ভগবান কিভাবে কৃপা করলেন, কিভাবে কৃপা করলেন? দেবতারা জানালেন যে বলি মহারাজ স্বর্গমর্ত পাতালকে জয় করে নিয়ে অত্যাচার শুরু করে দিয়েছেন, আমাদের বিতাড়িত করে দিয়েছেন। ভগবান বললেন, হে দেবগণ, আপনারা সর্বশক্তিমান, আপনাদেরকে তাড়াবে কি করে? তার মানে জানতে হবে আপনাদের চেয়ে তার শক্তি। বলো রাধে রাধে। কি করে পেল এই শক্তি? দেবতার পূজো করে মানুষ, দেবতা শক্তি দেয়, তো সেই দেব শক্তিকে হারিয়ে দিল বলি মহারাজ, এত শক্তি কোথা থেকে পেয়ে? এর নাম হচ্ছে উপাসনা, গুরু কৃপা, গুরুতে বিশ্বাস। বলি মহারাজের গুরু হচ্ছে শুক্রাচার্য, যিনি এমন একজন গুরুদেব মানুষ মরে গেলে তাকে বাঁচিয়ে দিতে পারে। এই মৃত সঞ্জীবনী মন্ত্র শুক্রাচার্যই জানতেন, দেবতারাও জানতেন না। শুক্রাচার্যের কাছ থেকে দেবতারা চুরি করে নিয়ে গেলেন। কত শক্তি দেখুন, দৈব শক্তি মানে মন্ত্র শক্তি, নাম মহামন্ত্র। এই যে ষোলো নাম বত্রিশ অক্ষর আপনারা কীর্তন করেন, এটা সাধারণ জিনিস না। মন্ত্র অনেক আছে, কিন্তু এর নাম দিয়েছেন মহা মন্ত্র। কিছু না পা ওটাই জপ, সর্বসিদ্ধি হয়ে যাবে। এই জন্য এর নাম হচ্ছে মহামন্ত্র। কত মানুষ এতে সিদ্ধি প্রাপ্ত হয়ে গেল, আগামীতেও হওয়ার সামর্থ্য রাখে। যারাই জপবে তারাই প্রাপ্ত, জপিতে জপিতে জবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবাস। বলো রাধে রাধে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমাদেরকে তাড়িয়ে দিয়েছে কিছুদিন লুকিয়ে থাকো। বলে ভগবান তাহলে তাড়াতাড়ি কিছু হবে না? বলে কোনো জিনিস তাড়াতাড়ি হয় না, পাপ করলে ভুগতে হবে। একটু ভগ, আর তোমরা যেহেতু আজকে আমাকে জানিয়েছ এই জন্য আপনাদের বলি না, একদিন প্রণাম করবেন একদিন হরিনাম করবেন, ওটাও বাদ যাবে না, ওরও ফল পাল। ভগবান বিষ্ণু বললেন যেহেতু তোমরা কেঁদেছ আমাকে জানিয়েছ, এর ফল তো দিতে হবে, আমি ব্যবস্থা নিচ্ছি। তা কি করলেন? ভগবান বামন দেব রূপে আবির্ভূত হলেন। বলুন বামন দেবের বাবার নাম কি? বামন দেব। বামন দেব কে? ভগবান তো, ভগবানের আবার বাবা হয়, তিনি তো সকলের বাবা, তার বাবা কে হয়? যে মানব ভজন করে সাধন করে তোমাকে পুত্র রূপে চায়, তারা ভগবানের বাবা হয়ে যায়। ভগবান বলে আমার জন্ম নাই আমার মৃত্যু নাই, তবুও কেউ যদি আমাকে পুত্র রূপে চায় আমি তার সন্তান হয়ে তাকে বাবা বলি, তাকে মা। আবির্ভূত হয়ে গেলেন অদিতি মায়ের গর্ভে, দেবরাজ ইন্দ্রের ছোট ভাই। দেবরাজ বড় ভাই আগে জন্ম নিয়েছে, পরে বামন দেব। সংস্কার হলো, সংস্কারটা কি? প্রথমে আমরা জন্ম নিলে কি একটা কাটাকাটি করে? হ্যাঁ, এখন নারী কাটে? এখন নারী আর নাই বোধ হয়। আরে আগে কাটার জন্য কি লাগতো, এখন আর বাঁশ বাগান নাই বোধ হয়। আগে নারী ছিল আজও আছে, কিন্তু আজ আর ওসব কাটাল লাগে না। কি আসলে তো জন্মই হয় না, তো তার নারী কাটবে কোথা থেকে? কি এখন আর নাপিত ধোপা এসব লাগে না, সবাই নিজেরা নিজেরাই নাপিত ধোপার আচরণ করছে। কি আগে এগুলোর আচরণ করতো না মানুষ, এখন সবাই নিজেরা করে নেয়, তাই জন্য সব গুণগুলি নিজেদের ভেতরে আছে। তো সে কথা বলবো না, যার যেমন ভাব তার তেমন লাভ, যেটা বলার কথা সেটা কি? তাহলে নারী কাটতে গেলে একটা লাগতো, এখন আর সেটা লাগে না। তো না লাগলেও নারী কি থাকে না? থাকে। নারী না থাকলে মায়ের গর্ভে জন্ম হবে না, ওই নারী না থাকলে সন্তান মায়ের গর্ভে বাঁচবে না, কেন ওই নারীটা মায়ের সঙ্গে সংযোগ। মা যা খাবে সন্তান পাবে, মা যা করবে সন্তান তাই করবে। তাহলে মা যদি প্রসাদ খায় প্রসাদ পাবে, আর মা যদি কুভক্ষণ করে বলো রাধে রাধে, সেও বেরিয়ে ছাগলের মতো ব্যবহার করবে। কেমন ঠুকরে ঠুকরে মাকে খাবে বাবাকে খাবে। এই জন্য ভগবানকে পুত্র রূপে পেতে গেলে জন্ম জন্ম সাধন করতে হয়, তবে ভগবান এসে কোন মানবকে পিতা বলে মাতা। কোন যুগে জন্ম হয়েছে আজও আমরা তার কীর্তন করছি আর প্রণাম করছি, কাকে? অদিতি মাকে আর কশ্যপ, যারা ভগবানের পিতা হতে পেরেছেন মাতা হতে পেরেছেন। সংস্কার কি? সংস্কার জন্ম নিয়েই বামন দেব দাঁড়িয়ে পড়ল, ও আমাদের মতো হামাগুড়ি দেবে বড় হবে না, জন্মের পরেই তিনি দাঁড়িয়ে পড়ল, তাকে খৌরি করা হলো, আর কশ্যপ দেব তাকে যজ্ঞসূত্র দিয়ে দিলে, আর যজ্ঞসূত্র দিয়েই বললেন বেটা এখন তুমি ভিক্ষা করে নিয়ে আসো। আসি পিতা, এই ভিক্ষা আনতে যাচ্ছেন বামন দেব, তার উদ্দেশ্য কি? ভিক্ষা এমন জনের কাছে চাইব তার কল্যাণ হয়ে যাবে, পুরো কল্যাণ হয়ে যাবে, ভিক্ষা যেখানে সেখানে নিলে মঙ্গল হবে না। এই যে কোন মহোৎসবের জন্য সাধু সন্তরা ভিক্ষা চাইতে যায়, যারা গালাগালি দেয় তারা ভাগ্যবান, আর যারা এটা বুঝতে পারে জাঁজলেও নেয় না, সাধুরা নেয় না। কেন? যার নেব তার কল্যাণ হবে, আর যার নেব না তার কল্যাণ হয় না। যে গালাগালি করছে ওর কাছে কাছে, কেন? ওর কাছে যদি একটা টাকা নেওয়া যায় তাহলে সেটা ভগবানের সেবায় লাগানো হবে, ভগবানের কৃপা ওর উপরে হবে। বলো রাধে রাধে। বলি মহারাজ দান যজ্ঞ খুলেছে, যে যা চাইবে সেটাই পাবে। আর এদিকে ভগবান বামন রূপ ধারণ করলেন, আমি যদি দান না নিই তাহলে ওর জীবন ধন্য হবে না। দান কি দেওয়া যায়? অর্থ করি দান দেওয়া যায়, সম্পত্তি দান করা যায়, দেহ দান করা যায়, অবশেষে প্রাণ দান করা যায়। এর নাম হচ্ছে কি? আত্ম নিবেদন। দেখবেন ভাগবতে নববিধ ভক্তি আছে, তার শেষকালে কি আছে? আত্ম নিবেদন। তাহলে অহংকারে বলি পাতালে গিয়েছিল এটা না, আত্মনিবেদন করে ভগবত কৃপা পেয়েছিলেন। তিনি শ্রেষ্ঠ মহাজন, শিক্ষা দিয়েছেন কিভাবে আত্মনিবেদন করে ভগবানকে প্রাপ্তি হওয়া যায়, গুরুকে পর্যন্ত ত্যাগ করেছিলেন তিনি। সেই জায়গাটা শুনেলেন বলি মহারাজের বাড়িতে স্বয়ং ভগবান যাচ্ছেন, একবারে মেটে তারই নাম বামন, অপূর্ব দেখতে, যেই দেখবে তার সংসার যাত্রা দূরে চলে যাবে, সে আর ঘর আসতে পারবে না। এরকম হাজার হাজার নরনারী তার পিছনে পিছনে যাচ্ছে দেখতে দেখতে। আর বামন দেব ছাতা মাথায় দিয়েছেন, যে ছাতা আপনারা মাথায় দেন এটা না, পুরীধামে যাবেন এই ছাতা মাথায় দিয়ে ছাতা নিয়ে ঢুকতে দেবে না, কিন্তু বামন দেব যে ছাতাটা মাথায় দিয়েছিলেন ওটা পুরীধামের ভেতরে গিয়ে দেখবেন আজও আছে। সেটা কি? তালপাতার ছাতা। কি? তালপাতা দিয়ে তৈরি, ওটা বামন দেব মাথায় দিয়ে গিয়েছিলেন বলি মহারাজের বাড়িতে। এমন ভাবে ছাতাটা ছিল পিছন থেকে দেখলে মনে হবে কোনো মানুষ নাই, ছাতা চলে যাচ্ছে, মানে এত মেটে। তো সেই ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, অনেক ব্রাহ্মণেরা যাচ্ছেন, বৈষ্ণবেরা যাচ্ছেন, সাধু সন্তরা যাচ্ছে, কিসের জন্য? দান গ্রহণের জন্য। দান কার লাগে? যার কিছু নাই। আর দান দেয় কে? যার অনেক আছে। এই জন্য দান দিতে হয়, নেওয়াটা পরে, মানে পরে মানে না নিলে ভালো, যে যত পারবেন দান করুন, দান নিবেন তো ঋণী বেনে যাবে, ভিখারি বেনে যাবে। অনেকে বলছে দাদা আমাকে সরকার থেকে বাড়ি দিয়ে দিয়েছে। কেন আপনার বাড়ি নেই বলে সে আছে দিচ্ছে যখন ছাড়ব। বাড়ি কারো নাই এরকম লোক আছে? যার যেমন তেমন একটা বাড়ি আছে কিন্তু দিচ্ছে যখন ছাড়ব কেন? তার মানে কি হলো দাদা? বলছে তোমার যদি নাও থাকে কোনোদিন তুমি হাত পাতবে না, তুমি ভিখারি বেনে যাবে, মন নিচু হয়ে যাবে, চিত্তের প্রবৃত্তি নষ্ট হয়ে যাবে, তুমি জীবনে আর বড় হতে পারবে না। কেন না তুমি শুধু লোকের কাছ থেকে কিভাবে পাওয়া যায় এই সন্ধানটাই খুঁজতে থাকবে। এই জন্য দান দিলে কি হবে? মন আর চিত্ত দরাজ হয়ে যাবে, অর্থাৎ কিছু করতে পারলাম আরো কিছু করতে হবে। আরে অর্থ না থাকলে আপনি তো সময় দিতে পারবেন? সময় না দিতে পারলে আপনি তো বাক্য দিতে পারবেন? বাক্য না দিতে পারলে কি করবেন? শরীর দেবেন, শরীর দিয়ে পরিশ্রম করবেন, পরিশ্রম যদি না করতে পারেন প্রাণ দিয়েও করবেন। এতে কোনো সন্দেহ নেই ভগবান। শিবি মহারাজকে পরীক্ষা করতে এসেছিলেন ইন্দ্র, গায়ের মাংস কেটে দিয়ে দিয়েছিলেন। শিবি মহারাজ বলেছিলেন জীবনে তো কারো উপকারে লাগলো না আর লাগবেও না, দেহটা পচে যাবে, পুড়ালে ছাই হয়ে যাবে, যদি একটা পাখি বেঁচে যায় আমি মাংস দিয়ে দেব। এগুলো শুনতে হয় তাহলে কি হবে? আপনার মনটা বড় হয়ে যাবে, দান সম্পর্কে বুঝতে পারবে। ভগবান বললেন, বলি মহারাজ তোমার কাছে অনেকে ভিখারি আসছে, ওদেরকে দান দিলেও তোমার কিচ্ছু হবে না, যতক্ষণ না আমি তোমার দান গ্রহণ করি তুমি দানবীর হবে না আর যথার্থ দান তোমার হবে না। অনেক ব্রাহ্মণেরা যাচ্ছিল, তারা বামন দেবকে দেখে বলছে এই যে বাচ্চা, ও বাচ্চা, বাচ্চা বলছে ও বাচ্চা। ভগবান তখন ছাতার ভিতর থেকে বলছে আমাকে বলছো, তুমি ছাড়া আর আমাদের সামনে কে আছে? বলে কি বলছে? বলে তুমি কোথায় যাচ্ছ? বামন দেব বলে আপনারাই বলুন কোথায় যাচ্ছে। ব্রাহ্মণেরা বলে ঠাকুর দাদা যে কাজে যাবে কোনোদিন নাম বলবে না, তাহলে তোমার কাজ হবে না, তাই এ ছোকরা দেখতে অন্য রকমে কে বলো না। কি যেই বলেছে, বলে বামন দেব এই যে আমরা সব ওই দিকেই যাব, তা তুমি কোথায় যাবে? বামন দেব বলে আমরা যখন বললেন না আমি কি বলবো, আমিও ওই দিকে যাই। তো তখন বামন দেব ভগবান হয়ে বলছেন তা হে ব্রাহ্মণগণ, একই দিকে যখন সকলে যাচ্ছি তা একটু দাঁড়ান না, আপনাদের সঙ্গে যাব। ব্রাহ্মণেরা বলে একে যা দেখতে ভালো, এ কথাও বলে ভালো। রাজা বলি মহারাজের কাছে পৌঁছে গেলে এই সব দান নিয়ে নেবে, আমরা আর পাবো না, তার চাইতে একে সঙ্গে না নিয়ে আমরা আগে আগে হেঁটে চলে যাব। তখন বলছে আগে হাঁটতে হবে না, এমনিতে বামন দেবের পা তো এইটুকু টুকু, ও কতটুকু যাবে আমরা তো ডিঙিয়ে চলে যাব। কে? তখন বামন দেব বলে একবার হেঁটে দেখ, আমার পা ছোট বলে যে আমি পারবো না তার কোনো মানে নাই, কি করে দেখ। ব্রাহ্মণেরা এগিয়ে গেল হাঁটতে হাঁটতে, বামন দেবের আগে যেতে হবে না হলে দান পাবো না। অনেকটা চলে গিয়ে বলছে একবার ঘুরে দেখো তো ছাতা আসছে নাকি। ব্রাহ্মণেরা ঘুরে তাকালো, সে ছাতার দেখা নাই। তখন বলে ওইটুকু পায়ে কি আর পেরে উঠবে, ও এখন আসতে পারবে না। কি কিন্তু বলি মহারাজের বাড়িতে যাবে যাবে করছে, একটা মোড়ের মাথা, মোড়টা ঘুরেই রাজবাড়ি দেখা যাচ্ছে, সোজা রাস্তা, যে ছাতাকে পার হয়ে এসেছে সে ছাতা সামনে যাচ্ছে। বামন দেব একবার ঘুরে দেখছে ব্রাহ্মণেরা আইয়ে আইয়ে আইয়ে, এ ব্রাহ্মণেরা বলে এ ছাতা কোথায় ছিল, এ কি সেই ছাতা? যাকে পার হয়ে এসেছি। অন্য একজন ব্রাহ্মণ বলছে অনেক ছাতার আমদানি, হয়তো এটা অন্য। বলে না, এসেই ছেলে সেই রকমই হাসছে, সেই রকমই কত, তার মানে এসেই ছাতা, আশ্চর্য কেউ হবে, অতএব তাড়াতাড়ি করে হাঁটো। তার আগে বামন দেব বলি মহারাজের বাড়িতে উঠে পড়েছে। আপনাদের বাড়িতে কোনো মেয়েটে নাই, একটু উলুধ্বনি হলো না? হরি বল, হরি বল, হরি বল। কেন বলছেন বলুন তো? আপনাদেরকে বলা মাত্র উলুধ্বনি করলেন, ওখানে হয় না। কেন? যে বারান্দা থেকে দেখছিল সে একবারে, যে ঝাড়ু দিচ্ছিল সে ঝাড়ু দিতে, কি যে ঘুমটা দিতে গিয়ে দেখে ফেলেছে, মানে সব স্তব্ধ হয়ে যাচ্ছে, কাঠের পুতুল হয়ে যাচ্ছে তার রূপ দেখে। ও বাবা, এরকম তো কাউকে কোনোদিন দেখি না, এত সুন্দর বামনদেব, সত্যি সুন্দর, অপূর্ব, এত জ্যোতি, এত রূপজ্জ্বল আর কারো হয় না, কি অপূর্ব দেখতে। যে তার দিকে তাকাচ্ছে তার কাজ বন্ধ, উলুধ্বনি কি দেব। মহারাজ বলিরাজ বলছে, আরে কি করছো মেয়েরা, একটু উলুধ্বনি করো, ভগবান এসেছে আমার বাড়িতে, ব্রাহ্মণ এসেছে, একটু উলুধ্বনি করো, হরিধ্বনি করো। আচ্ছা আপনারা দেখছেন তো, বাচ্চা ছেলেদেরকে সেলুনে নিয়ে গেলে ডবল চেয়ার দিতে হয় না, সিঙ্গেলেই হয়। বামন দেব এত ছোট, তাকে যে কোথায় বসাবে সেটাই খুঁজে পাচ্ছে না। কেন? বামন দেব তো চেয়ারে বসলে তার পা কুলোবে না, মাটিতে আর লাগবে না, এত ছোট। কে? তখন বামন দেব বলছে, বলি মহারাজ, আমার গুরুদেব বলে দিয়েছে সিংহাসনে বসা যাবে না। তার মানে বলতে পারছেন না যে ওখানে বসলে পার পাবে না। কি? তখন বলি মহারাজ বুঝতেই পেরেছেন, আসলে বামন তো মানে বেটে, তো ওই চেয়ারে বসলে উঠতেও পারবে না, তুলে দিতে হবে। কি? আরে রাজবাড়িতে কি অভাব আছে? ছোট্ট একটা চৌকি এনে দিয়েছে, যেই চৌকি এনে দিয়েছে তার উপরে স্বর্ণ ঝাড়ি দিয়ে দিয়েছে, মানে ঝালর একটা ওড়না বিছিয়ে দিয়েছে, তার উপরে বলি মহারাজ বসলে। এবার এমন সুন্দর ভাবে বসেছেন বলি মহারাজ, তার নিজে চরণ ধৌত করে দিলে, চরণ ধৌত করছে, তার স্ত্রী জল ঢালছে, নাম তার বৃন্দাবনী। সে জল ঢালছে, কোথায় যে ঢালছে তার লক্ষ্য নেই, সে তো বামন দেবের মুখের দিকে তাকিয়ে, এদিকে জল সব মাটি। তার স্বামী বলে, তোমার চোখ কোন দিকে গো, যে কাজ করছো সে কাজে মন না, উল্টো দিকে তাকাচ্ছ কেন? দিচ্ছি। ওই যে দেখছিল না বৃন্দাবলী, দেখতে দেখতে তার একটা বাসনা হয়ে গেছে, কি? ভগবানকে দেখে মনে মনে বলছে, তুমি যদি আমার ছেলে হতে তাহলে আমি তোমাকে কোলে করে রাখতাম। ভগবান তারই মাঝখানে এত ভিড় বটে, তারই ভেতরে পুট করে হাত তুলে দিয়েছে, মানে ওই বৃন্দাবলীজিকে বলে দিল, তুমি যেটা বলছো হয়ে যাবে, তুমি আমাকে কোলে পাবে। এর পরের ঘটনা ঘটেছিল, যখন বলি মহারাজকে বেঁধে ফেলেছিল তখন আবার উনি বলেছিলেন, এ যদি আমার ছেলে হতো বিষ খাইয়ে মারতাম। ভগবান সেবারেও হাত তুলে দিয়েছে। তাও তার মানে বুঝে নেন, ভাগবত কথা শুনছেন, যা বলবেন সেটাই, খারাপ কাজ করবেন ফল পাবেন, ভালো কাজ করবেন ফল পাবেন, প্রার্থনা করুন প্রতিদিন চোখের জলে, হে প্রভু তোমাকে চাই, পেয়ে যাবে, আর হে প্রভু ডাল দাও, চাল দাও, জামা কাপড় দাও, ঘর দাও, বাড়ি দাও, এগুলো পাবে। কিন্তু এর মধ্যে যেরকম গুটি পোকা ঘর বানিয়ে রাস্তা পেল না বেরোতে, এ সংসারের মানুষ দেখো, শ্যামবাবু ছেলেটা বড় হয়ে যাক, তোমার কাছে চলে আসবে, ছেলে বড় হয়ে গেল, বিয়ে দিয়ে দিল, খবর রেখেছি এবার চলে আসুন। বলে নূতন বৌমা এখন ঠিক ঠিক গুছিয়ে উঠতে পারে না, একটু গুছিয়ে দিয়ে আপনার কাছে চলে আসুন। কি এইবার বৌমার বাচ্চা হলো? বলে ও বাচ্চা হয়ে গেলে ঝামেলা চুকে যাবে, এবার চলে আসুন। তারপরে বলে বাচ্চাটা বড় হোক, তারপরে বললো রাধে রাধে। গুটি পোকা যেমন রাস্তা পায় না বেরোবার জন্য, মানুষ নেমনি কামনা বাসনা দিয়ে এমন ঘর বাঁধে নিজেই বাঁধা পড়ে যায়, বেরোতে আর রাস্তা পায় না। কি বলো রাধে রাধে। তাহলে কটা বর দিল? কটা বর? ওই মেয়েটাই পরের জন্মে পুতনা রূপে জন্ম নিল। পুতনা জানেন তো, বড় বড় দাঁত, ইয়া বড় বড় চোখ। কংসের চর হয়ে কৃষ্ণকে মারার কল নিল, মানে একটা কাজ পেল, কৃষ্ণকে মারতে হবে। কি দিয়ে মারবো? বলে কোন চিন্তা করবেন না, আমি স্তনমণ্ডলে কালকুট বিষ মাখিয়ে নেব আর কৃষ্ণকে খাইয়ে দেবো, মরে যাবে। তার মানে কি? কৃষ্ণ বলে ভালো করে বিষ মাখা, আগের বারে বলা আছে, আগের জন্মে আমি তোকে বলেছি যে তুই আমাকে বিষ খাওয়াবি, মাখিয়ে তাড়াতাড়ি চলে আয় কাজ গুছিয়ে। তাই পুতনাকে মক্ষণ করেছিলেন, পুতনা মক্ষণ, ভাগবতে লেখা আছে, পুতনা বধ নয়, পুতনা মক্ষণ। মানে সেই যুগে যে পুতনাকে কথা দিয়েছিলেন, মক্ষণ মানে মুক্তি, তার এই জন্মে মুক্তি হওয়ার কথা, তাই তাকে মুক্তি দেওয়ার জন্য ডাকছে, তাড়াতাড়ি চলে যায়। তাহলে এটা বলে দিলাম। এখন বলি মহারাজের কাহিনীটাই শুনে নেন। ভগবানকে চেয়ারে বসালেন আসনে, এইবার প্রত্যেককে এরকম বলতে হয়, হে অতিথি, হে ব্রাহ্মণ, হে ব্রহ্মণ্য দেব, আপনি কৃপা করে পদধূলি দিয়েছেন, এখন বলুন কি ইচ্ছা আপনার, কেন এসেছেন এখানে, এটা জানতে হবে। তিনি বলবেন তার উদ্দেশ্যটা, আর সেটা পূর্ণ করতে হবে। স্বয়ং বামন দেব ভগবান রূপে মৃদুমন্দ হাসতে হাসতে বললেন, বলি মহারাজ আপনার ভীষণ খ্যাতি, আপনি দান করছেন যে যা চাইছে। এই কথাটা শুনে আমি আপনার কাছে এলাম, আপনি যদি আমাকে কিছু দান করেন। বলি মহারাজ বললেন, এমন নূতন কথা কি আছে, আমি যখন বলেই দিয়েছি যে যা চাইবে, আপনি বলুন কি চান আমার কাছে। বলে কিচ্ছু না, আমার পায়ের, আমার পায়ের তিন পা ভূমি আমাকে দান করুন, আর আমি কিচ্ছু চাই না। সেখানে যারা যারা ছিল সকলেই হেসে ফেলেছে। কেন? বামনদেব যখন কথা বলছে জ্ঞানীর মতো, কিন্তু সিদ্ধান্তটা বালকের মতো হয়ে গেল। যে রাজা সবকিছু দিতে পারে, তার কাছে কখনো এই সামান্য কিছু চাইতে আছে? বেশি করে চাইল না, সকলে হেসে ফেললো। স্বয়ং বলি মহারাজ হেসে বললেন, দেখেন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি নবীন, কিন্তু আপনার জ্ঞান দেখে মনে হয় আপনি প্রবীণ, কিন্তু চাইলেন কি বালকের মতো? আপনি হাতি ঘোড়া এবং অপ্সরা, রাজ্য ধন সম্পদ মণি মুক্তা যা চাইবেন পাবে, এই তিন পা, তাও তা না পা আবার এইটুকু টুকু, কতটুকু জায়গা, এটা নিয়ে আপনি কি করবেন? বামনদেব যেটা বললে, আপনারা শুনবেন, আপনারা মানবেন, তো চির সুখী হয়ে যাবে। বামনদেব কি বললেন এই জায়গায়? তিনি বললেন, মহারাজ আপনার কথাটা খারাপ না, আপনি অনেক কিছু দেবেন এটা অঙ্গীকার করেছেন, কিন্তু আমি কেমন, আমি কে, আমার যোগ্যতা কতটা, সেটা আমাকে দেখতে হবে। যোগ্যতা অনুসারে দান নিতে হয়, নাহলে ঠকে যেতে হয়। যেমন মনে করুন, বলহরি, জোরসে লাগাই বলহরি। আমি বললাম বলে দিয়ে দিলে, কেউ কি মরে গেছে নাকি? এই বলহরি তো কেউ মরে গেলে হয় না? আচ্ছা বলুন, একটা মেয়ে মরে গেল, একটা মেয়ে, এইবার দশ ভরি সোনার হার নিয়ে আসুন, ওর গলায় দিয়ে দিন, কেমন লাগবে? ভাল লাগবে না? মরে গেছে তার গলায় হার মানায়? ঠিক সেরকম বামনদেব বলছে আপনি আমাকে হাতি ঘোড়া দেবেন, রাজ্য দেবেন, বলতে পারবেন আমার আয়ুকাল কত, এগুলো নিয়ে কি করব? যদি আয়ুকাল না থাকে তাহলে আপনার রাজ্য ধন সম্পদ নিয়ে আমি কি করব? বলে তাহলে কি কারো সম্পদ লাগে না, বাঁচতে গেলে লাগে, সেটা একটু হলেই হবে, অল্প হলেই হবে, এত দরকার কিসের, এত তো লাগবে না। বাহ বাহ, এটা খারাপ না, কিন্তু তাৎপর্য দিয়ে আরো একটু বুঝিয়ে বলুন। শুনে হে মহারাজ, পৃথিবীতে অল্পে যে সন্তুষ্ট হয় না তাকে সারা পৃথিবী দিলেও সে সন্তুষ্ট হবে না। আমি সন্তুষ্ট, তিন পা ভূমি আমাকে দিয়ে দেন, এর বেশি আমার লাগবে না। আর সারা পৃথিবী দিলেও যার হয় না তাকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না, আমার আর কিচ্ছু লাগবে না, আপনি তিন পা ভূমি দেন। বলে আপনার যেমন ইচ্ছা আপনি তাই নেন, তবে আপনাকে দিচ্ছি। বলে না ওরকম না, হাতে জল নেয়, গঙ্গা জল নিয়ে প্রতিজ্ঞা করুন, সংকল্প করুন যে আমাকে আপনি তিন পা ভূমি দেওয়ার জন্য সংকল্প করলে। বলে তিন পা ভূমি দেব, সংকল্প করতে হয়? বলে করতে হয়, দান দিলেই সংকল্প করতে হয়, আমি দেব দেব। অনেকে মানসিক করে না ভগবানের কাছে দেব, কিন্তু ছেলে মেয়ে বড় হয়ে যায়, দিন চলে যায়, তবু ভগবানের মানসিক শোধ করে না। যত দেরি করবে কি হয়, ঋণ বেড়ে যায়, আরো বেশি হয়ে যায়, তাই মানুষ আগেরটাই দেয়, কিন্তু সেটা ঠিক না। ভগবানের ঋণ যত তাড়াতাড়ি পারেন শোধ করে দেন, জীবনের কোনো গ্যারেন্টি নেই। এ জন্মে যদি ঋণ শোধ করতে না পেরে মরে যান, তাহলে বাড়তে বাড়তে আপনি চির ঋণী হয়ে ভগবানের কাছে আপনি অবধি থেকে যাবেন, আর ভজন হবে না। এই জন্য আগে নিজের বাক্য নিজে পালন করুন, যা দেবেন বলবেন তা দেবেন, যা করবেন বলবেন তা করবে। বলো রাধে রাধে। এই জল নেন, জল নেন, আগে গঙ্গা জল হাতে নেন আর বলুন আমি যাহা দিব সংকল্প করিলাম তাহা অবশ্যই দিব। যেই জল ঢালতে যাবে ওনার গুরুদেব এসে বললেন দাঁড়া, জ্ঞান গম্য থাকলে তবে কাজ কর, আমি তো এখানে আছি নাকি, আমি তো তোমার গুরু। আগে গুরুদেব, তাহলে কি জল না বন্ধ রাখো, তুমি যে জল ঢালতে যাচ্ছ তুমি জানো ওকে, ওকে জানো? বামন দেব খালি চেয়ে আছে, একবার গুরুর দিকে তাকায়, একবার বলি মহারাজের দিকে তাকায়। এরা গুরু আর শিষ্যে যে কি করবে ঠিক নাই, কি শিষ্যকে গুরুদেব না বলে দিচ্ছে জল দেবে না। আগে গুরুদেব সংকল্প করব না, না একে জানো বামন রূপে এসেছে স্বয়ং ভগবান বিষ্ণু, তোমাকে ঠকিয়ে ছল করে তোমার সম্পদ সব কেড়ে নিয়ে দেবতাদের দিয়ে দেবে, এই জ্ঞান তোমার নেই, চিনতে পারছো না ইনি কে? অতএব তুমি সত্য থেকে সরে দাঁড়াও, একে দান দিও না। দেখুন এই জায়গায় বিশাল পরীক্ষা শিষ্যের, গুরুদেব বলল দান দিও না, ইনি ভগবান বিষ্ণু। শিষ্য যদি এতদিন গুরু কৃপা পেয়ে থাকে তাহলে আজকের দিনে সে পরাজয় হবে না, জয়। এই জন্য শুনে রাখতে হবে কি বললেন বলি মহারাজ। তিনি বললেন গুরুদেব আপনার কথাই যদি সত্য হয় যে ভগবান এসেছে ছল করে, তাহলে তো আমার জীবন ধন্য হয়ে গেল। আপনারা যাকে ধ্যানে পান না, পূজা পাঠ করে কীর্তন করে স্তুতি করে ভজন করে পান না, সেই ভগবান আজ আমার দ্বারে এসে গেছে, তার মানে আমার ভজন পুরা হয়ে গেছে, আমি তো সংকল্প থেকে চ্যুত হব না, আমি দেবই। কি বলছো বল, আমি তোমাকে না বলছি আর তুমি দেবে? দেব। সেই গুরুকে ত্যাগ করলে কোনো ভুল হয় না, যে গুরু শিষ্যের সম্পদ বাড়াতে চায় কিন্তু জ্ঞান বাড়াতে চায় না, যে গুরুদেব শিষ্যকে সত্য থেকে সরে যেতে বলে সে গুরুকে ত্যাগ করলে কোনো দোষের হয় না, গোবিন্দ তাকে কৃপা করে। কথাটা শুনে রাখবেন, গুরুকেও ত্যাগ করা যায়, কখন? যখন শ্রী গুরুদেব দিব্য জ্ঞানের বদলে সাংসারিক জ্ঞান দান করে, জড় জগতের কথা বলে, এই জগতের উন্নতি চায় কিন্তু আধ্যাত্মিক চায় না, আত্মার কল্যাণ চায় না। সেই গুরুদেবকে ত্যাগ করলেও গোবিন্দ আপনাকে ত্যাগ করবে না। ভাগবত এত বড় সিদ্ধান্ত দিয়েছে, গুরুর কাজ হলো গোবিন্দের সঙ্গে যুক্ত করে দেওয়া, গোবিন্দ সেবা দান করা, গোবিন্দের চরণারবিন্দে আত্মসমর্পণের কৌশল জানিয়ে দেওয়া। সেটা যে করে প্রকৃত গুরু তাকে বলে। এই জন্য গুরুদেব আপনার কথা আমি রাখতে পারছি না, যেই না বললো গুরুদেব অভিশাপ দিয়ে দিল, তবে যা তুই আমার এমন হতভাগা শিষ্য, গুরুর কথা মানলি না, আমি তোকে অভিশাপ দিলাম, তোর স্ত্রী ঐশ্বর্য ধন দৌলত কিছুই থাকবে না। সঙ্গে সঙ্গে বলি মহারাজ প্রণাম করে নিলেন, হাসতে হাসতে প্রণাম করলেন, গুরুদেব আপনার কথাই যেন সত্য হয়। কেন বলেন তো, ধন সম্পদ যতক্ষণ থাকবে গোবিন্দের কৃপা হয় না, তাই আপনি কৃপাময় গুরুদেব আমার সবকিছু কেড়ে নিলেন, এটাই সৌভাগ্য হয়ে গেল। এবার আমি নিজেকে গোবিন্দ চরণার বিন্দে দিয়ে আমি গোবিন্দের চরণের দাস। কি গুরুদেব চলে এল, ওখানে আর থাকলো না যে শিষ্য গুরুর কথা শোনে না ও সবকিছু মুলে যাবে, ধ্বংস হয়ে যাবে। গুরুদেব চলে গেল, বলি মহারাজ বললেন কিছু মনে করবেন না, আপনি জল দেন আর সংকল্প, আমি যাহা বলিয়াছি তাহা দেব দেব। ভগবান বললেন আপনি গুরুর বাক্য মানলেন না, সেটা খুব বড় কথা না, বড় কথা হলো এটাই, আপনি যে অঙ্গীকার করলেন এটা আপনার পূর্বপুরুষরাও করেছে। বলি মহারাজের বাবা হলো বিরোচন, তিনিও মহাদানবী, আর তার বাবা প্রহ্লাদ মহারাজ, তার কথা বলা যাবে না, পৃথিবীর মানুষ তাকে সকালবেলা প্রণাম না করে কেউ জলগ্রহণ করতে পারবে না। আপনি সেই বংশের ছেলে, আপনি এমন ভালো কাজ করবেন না তো আর কে কাজ। খুব ভালো লাগলো আপনার কথা শুনে, আপনার ব্যবহারে আমি প্রসন্ন, এখন আপনি দানটা দিয়ে দেন। বলি মহারাজ বললেন ঠিক আছে তাহলে আপনি মেপে নেন। ভগবান এইবার ছিল মেটে, বলি মহারাজ তাকিয়ে আছে বামন দেবের দিকে, বামন দেব একটু একটু করে বাড়তে আছে, মানে বাড়ছে, আর বলি মহারাজ খালি এরকম দেখে তার মাথা লেগে গেছে আকাশ। এইবার একটা পা তুললো উপর দিকে, একটা চরণ তুললো উপর দিকে, সেই চরণটা ব্রহ্মাণ্ডে গিয়ে লেগে গেল একবারে উপর, সেই ব্রহ্মাণ্ডে গিয়ে লেগে গেল। আর একটা পা দিল, যে পাটা পাতালে চলে গেল, তাহলে দাঁড়ালো পাতালে, মাথা লাগলো আকাশে, দুটো পা হলো। বলি মহারাজ কপা চেয়েছিলাম, কপা হয়েছে, দুই চরণ হয়েছে, আর একটা। বলি মহারাজ শুধু তাকাচ্ছে, বলে প্রভু আপনার তো দুটো চরণ দেখতে পাচ্ছি, আর একটা তো নাই, কি স্বর্গ মর্ত পাতাল নিয়ে নিয়েছে দুই পায়ে। বলে তিন পা মানে কতটুকু পা, এইটুকু কতটুকু হবে এখন জায়গার, দুই পায়ে স্বর্গমর্ত পাতাল নিয়ে নিয়েছে। তো বলি মহারাজ বলে আপনার তো আর চরণ দেখতে পাচ্ছি না, বলে তুমি জায়গা বের করো, চরণ বেরিয়ে যাবে। কি ভগবান তার নাভি কমল থেকে একটা চরণ বের করলেন। বলি মহারাজ রাখবো কোথায়, জায়গা দাও রাখবো কোথায়। বলি মহারাজ অবাক পানে চেয়ে তাকালেন, গুরুদেব ঠিকই বলেছিলেন, আপনি ভগবান বিষ্ণু, অলৌকিক লীলা সম্পন্ন অসম্ভব সম্ভব কারী, দেব ঋষি গন্ধর্ব যাকে প্রশংসা করে, দেব ঋষি গন্ধর্ব যার ধ্যান করে, ব্রহ্মাদি দেবতা যার গুণগান করে, যার তপস্যা করে, যাকে পাওয়ার জন্য পুজো করে, সেই প্রভু আজ দাঁড়িয়েছে আমার ঘরে। নাও প্রভু জায়গা আমার তুমি সব নিয়ে নিয়েছ, একটা জায়গা তো আমার আছে। দেখো এইটা কারো নয়, এই ভক্তি এই শ্রদ্ধা কেবল ভক্তি, এটা ভগবানের নয়। এই জন্য যে কোনো ভক্ত এই সম্পদ লাভ করতে পারবে তো তিনি বিশ্বের সম্রাট, এটা ভগবানের নয়, এটা শুধু ভক্তের হৃদয়ে থাকে। বলে উঠল, প্রভু আমার মস্তকে চরণটা দে, আমার জীবন ধন্য হয়ে যাক, আমার জন্ম ধন্য হয়ে যাক, অসুর কুলে জন্ম নিয়ে আমি তোমার চরণ পাই, আমি তোমার চরণ পেতে চাই, আমাকে তুমি কৃপা করো, আমাকে তুমি কৃপা করো। ভগবানের তৃতীয় চরণ এমন ভক্ত আত্মসমর্পণ করল, ভগবান তার চরণ মাথায় দিয়ে দিল, অহংকারে পাতালে গেল, না পূর্ণ প্রাপ্তি হয়ে গেল। ভগবান বলি মহারাজকে বেঁধে ফেললেন, একটা স্তম্ভের সঙ্গে ওনাকে বেঁধে ফেললেন। বলি মহারাজ, তাহলে আজ থেকে তোমাকে বন্দী করলাম, কারণ তুমি সর্বহারা, তোমার সব কিছু আমি জয় করে নিয়েছি। বলি মহারাজ বললে, প্রভু যার মস্তকটাও পর্যন্ত আপনাকে দিয়ে দিলাম, আর আমার বলতে কি আছে, আমিও তো আজ থেকে তোমার হয়ে গেলাম। ভগবান হেরে গেলে, হেরে গিয়ে বললেন, বলি মহারাজ আমি সন্তুষ্ট তোমার স্তুতিতে তোমার স্তবে, এখন তুমি বর প্রার্থনা করো, তুমি যা চাইবে তাই পাবে, তবে একটা কথা তোমাকে বলে দিই, তোমার কিন্তু এই জায়গায় থাকা যাবে না, তোমাকে পাতালে যেতে হবে। এখন দুটো কথা, সেটা হলো পাঁচজন নিয়ে পাতালে যাবে পণ্ডিত নিয়ে, না মূর্খ নিয়ে স্বর্গে যাবে, কোনটা? মূর্খ নিয়ে স্বর্গে যাবে না পণ্ডিত নিয়ে পাতালে যাবে? কি করা উচিত, কার সঙ্গ করা উচিত? মূর্খের, মূর্খের সঙ্গ করলে স্বর্গ থেকে চ্যুত হবে, নরকে যাবে, আর যদি পণ্ডিতের সঙ্গে পাতালেও যান সেখানে গোবিন্দ পাবেন, কোনো অসুবিধে হবে না, সৎসঙ্গ। তো বললেন আমি পণ্ডিতের সঙ্গে পাতালে যেতে চাই। ভগবান বললেন, তাহলে আমার বর থাকলো, তুমি যা চাইবে সেই বরই দেব, বলো তুমি কি বর চাও। বলি মহারাজ পরা বিদ্যার উপরে বুদ্ধি রেখে বলে দিলেন, প্রভু বর যদি দেবেন আমাকে এই বর দেন, আমি যেন সব সময় তোমাকে দেখতে পাই। ভগবান বলে এই সর্বনাশ করেছে, দেখতে পাওয়া মানে তো ওর কাছে থাকতে হবে। বলে বলি মহারাজ তুমি অন্য কিছু চাও, আমাকে ছেড়ে দাও, বৈকুণ্ঠে কি হাহাকার করে যাবে না? বলে আমি অত শত জানি না, তুমি বলেছো যা চাইবো তাই পাবো, অতএব এই বর দাও, তুমি আমার ঘরে সব সময় থাকবে। ভগবান কিন্তু কোনোদিন বিচার করে না, সঙ্গে সঙ্গে বলতে হবে তথাস্তু, আমি তোমার ঘরেই আর থেকে থাকি। কি এইবার বলি মহারাজ পাতালে চলে গেল, ভগবান তার বাড়িতে গেল, একবারে সুন্দর মন্দির বানিয়ে তার ঘরের ভেতরে পাহারাদার রেখে ভগবানকে মন্দিরে রেখে দিলে, দিন রাত্রি তার সেবা পূজো করতে লাগলো, ভগবানের সেবা পরিচর্যা করতে লাগলো, এদিকে লক্ষ্মী কান্নাকাটি ফেলে দিল। সে তো জানে না যে কৃপা করতে গিয়ে পাতালে চলে যাবে ভগবান, চারিদিকে শুধু খুঁজছে আর খুঁজছে। এমন সময় নারদের সঙ্গে দেখা গেল, নারায়ণ নারায়ণ নারায়ণ। লক্ষ্মী দেবী বলে, নারদ তা আমার গোবিন্দকে দেখেছো? নারদ বলে, গোবিন্দ আর যাবে কথা, ভক্তের বাড়িতে গড়াগড়ি খাচ্ছে। বলে গড়াগড়ি মানে? বলে তিনি তো বলি মহারাজের বাড়িতে বাঁধা, পাহারা দেওয়া আছে, বেরোবার কোনো রাস্তা নাই। বলে কেন আমার প্রভু কি আসবেন না? আসবেন কি, উনি তো কথার চাপে পড়ে গেছে, কথা দিয়ে দিয়েছে যা চাইবে তাই দেবে। বলি মহারাজ বলে দিয়েছে ওনাকে সব সময় তার বাড়িতে থাকতে হবে, আপনি কান্নাকাটি করবেন না, রান্না বসিয়ে দেন, নিজেই খান আর শুয়ে পড়ে, উনি এখন আর ফিরবেন না। লক্ষ্মী দেবী বলে, নারদ ফিরবে কিনা আমি দেখে নেব, তুমি শুধু বলি মহারাজের বাড়িটা আমাকে একবার দেখিয়ে দাও। বলি মহারাজের বাড়িতে মা লক্ষ্মী ছদ্মবেশে যাচ্ছেন ভগবানকে ফিরিয়ে আনার জন্য। নারদ ঋষি রাস্তা দেখিয়ে দিলে, বলে মা এই সেই রাজপ্রসাদ, এখানেই ভগবান বিষ্ণু বিরাজ করছে ভেতরে। মা লক্ষ্মী গিয়ে দেখলেন গেটে দারোয়ান যাতায়াত করছে, খবরদার। নারদ বলে মা ভেতরে মাছি পর্যন্ত ঢুকতে পারে না, তুমি যাবে কি করে? মা লক্ষ্মী বলে প্রভুর কৃপা যদি হয় ঠিক ঢুকে যাও, কোন চিন্তা করো না বাবা, তুমি তোমার ফিরে যাও, আমি ঠিক রাস্তা তৈরি করে প্রভুকে ফিরিয়ে নিয়ে যাব। কি ছদ্মবেশে গিয়ে দেখবেন যেটা মায়েদের হয়, চোখে জল না থাকলেও একটু ঘুমটা বেশি করে দিয়ে যদি শুরু করে দেয়, এমন কারো হৃদয়ে পাষাণ নেই যে সে গলে যাবে না। মা লক্ষ্মী দেবী তাই করল, একবারে টানা ঘুমটা দিয়ে দারোয়ান বলে এই মেয়ে এই কি হয়েছে রে, এই মেয়ে কি হয়েছে, আরে বল কি হয়েছে? ও বাবা গো আমার কি হবে গো, এ মেয়ে তো সর্বনাশ করলো, ডিউটি করব না, কান্না বন্ধ করব, কি হয়েছে বল? বাবা আপনার বাড়িতে কি কোনো মেয়ে নাই? আমার বাড়িতে মেয়ে থাকা না থাকা কি ব্যাপারটা? তাই বল, মেয়ে যদি থাকে আপনি বুঝতে পারেন না আমি কাঁদছি কেন? আহারে সত্যি তো মেয়েরা যে কাঁদে কেন, এ তো বোঝার চেষ্টা করি না, কাঁদছিস কেন মা? সে আর কি বলবো, আমার বাবা মায়ের জ্ঞান গম্য নাই এমন একটি ছেলেকে বিয়ে দিয়েছি। সে দারোয়ান বলে তার মানে তোমার স্বামী ভেগে গেছে, ভাগাচ্ছে। তুমি যেখানে এসেছো নিশ্চিন্ত মা, এখানকার রাজা ভালো, এই নালিশটা তুমি রাজাকে দেবে, কে তোমার বিচার হয়ে যাবে, তোমার স্বামী যেখানেই থাক ঘাড় ধাক্কা দিয়ে টেনে আনবে। তবে মা তোমার পরিচয়টা কি? বলে বাবা কাঁদতে কাঁদতে আমি পরিচয় ভুলে গেছি, আমার যে বাড়ি কোথায়, শেষ দিন পর্যন্ত যে কোথায় ঠেকবো আমার জানা নাই। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি তো খুবই দুঃখী, বলে আর বলবেন না, তবে তুমি দাঁড়াও মা, পরিচয় ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয় না, তুমি দাঁড়াও আমি রাজাকে ডেকে দিচ্ছি। বলি মহারাজের জয় হোক, বলি মহারাজের জয় হোক, প্রণাম মহারাজ। এক দুঃখিনী মা এসেছেন, তার সাংসারিক বিষয় নিয়ে গোলমাল, আপনি যদি দয়া করে একটু বাইরে যান। কেন তাকে ভেতরে নিয়ে এসো? আগে আপনার অর্ডার আছে, যদি পরিচয় ঠিক না পাওয়া যায় ভেতরে নিয়ে আসতে মানা, তাই আপনি দয়া করে সেখানে চলুন। ওই মেয়েটি তার পরিচয় ভুলে গেছে, সে কি কথা, এরকম মেয়ে আছে তার পরিচয় নাই, চলো আমি যাই। এদিকে মা লক্ষ্মী দেবী ঠিক রেখেছে, কি করে বলি মহারাজকে বশ করা যায়? যার ভগবান বশীভূত তাকে যদি বশীভূত না করা যায় ভগবান পাওয়া যাবে না। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, গুরু দিলেও দিতে পারে, বৈষ্ণব দিলেও দিতে পারে, এই কথা বলা হয় না, কারণ ভগবান বৈষ্ণবের আর বৈষ্ণব ভগবান। এই জন্য আমাদের সাধন ভজন সব ওনাদেরকে নিয়ে, ওনারা কৃপা করে দিলে তবে পাবে। যদিও লক্ষ্মী দেবীর ভগবান, এখন তো তিনি ভক্তৈক পরাধীন, বলি মহারাজের হয়ে গেছে, যতদিন না সে ছাড়বে যেতে পারবে না। এই জন্য লক্ষ্মী দেবী ঠিক করলেন যেন তেন প্রকারে বলি মহারাজকে বশ করতে হবে। কি করলেন? যেই দারোয়ান ডাকতে গেছে অমনি মা লক্ষ্মী দেবী দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। কিরকম দাঁড়িয়ে আছে না, যেই বলি মহারাজ বেরোবে সঙ্গে সঙ্গে একটা ধাক্কা মারা মারা হলো। তাই যেই বলি মহারাজ বলছে কে সেই মেয়ে দুঃখিনী আমার দরবারে এসেছে, তার কোনো ইচ্ছা পূরণ হবে না, তাই কখনো হয়, কোথায় দেখাও আমাকে দেখাও, খুব তাড়াহুড়ো করে বেরোচ্ছে, মা লক্ষ্মী দেবী ঢুকতে যাচ্ছে, ধাক্কা যা ধাক্কা লেগে গেল, বলি মহারাজ পড়ে গেলেন, পড়ে গিয়ে হাত কেটে গেল, একবার তলোয়ারটা খুলে বেরিয়ে গেছে, তাতে চাপ পড়ে হাত কেটে গেছে। মা লক্ষ্মী দেবী বলে কিছু মনে করবেন না, আমার জন্যই আপনার এরকম হয়ে গেল। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। তা বলে আমি এটা ছিঁড়ে দেবো ভাবলেন কি করে? শুধু আপনাদের দেখালাম কি মা লক্ষ্মী দেবী নিজের আঁচল ছিঁড়ে বলি মহারাজের হাতে বেঁধে দিলেন। যেই বেঁধে দিল, এই মেয়ে, এই বাঁধার মানে কি জানিস? বলে না। আরে তুই তো আমার বোন হয়ে গেল। লক্ষ্মী দেবী বলে বাঁচা গেল। এ বোন যখন বলেছে আর গোবিন্দ পেতে দেরি হবে না। কি বলছেন আপনি রাজা আর আমি? আমি দুঃখিনী একজন মহিলা, নিজ জাতিতে আমার জন্ম। আরে তুই যে জাতিতেই জন্ম, তুই আমার বোন, তুই আমার হাত কেটে গেছে, আজকে দিনটা কি জানিস? বলে না জানি না, আজকে পূর্ণিমা, শ্রাবণী পূর্ণিমা, আর তুই আজকের দিনে আমার হাতে কাপড় বেঁধে দিলি, রঙিন কাপড় বেঁধে দিলি, তার মানে তুই রাখি বেঁধে দিলি, তুই আমার বোন। আরে এত ভালোবাসলি তুই, আমি তো এতদিন এমন একটা বোন খুঁজে পাই না। কি মিষ্টি মিষ্টি তুই কথা বলে, তুই সত্যি সত্যি নিজ কুলে জন্ম নিয়েছিস আগে? বলাটা যেন তোর কিরকম কিরকম হচ্ছে আগে। হ্যাঁ, তার মানে এমন বলছে সত্যও হবে না আবার মিথ্যাও। হ্যাঁ, তখন বলি মহারাজ বলছে যাক ও সব দুঃখ টুক্ক বাদ দে, তুই যখন আমাকে দাদা বললি, আমি যখন তোকে বোন বলে ফেললাম, কেন কাঁদছিস? কি তোর দুঃখ? তুই যা বলবি তোর জন্য আমি সব করতে পারি। বলে দাদা আমি যা চাইবো আপনি দেবে, তুই যা চাইবি আমি তাই দেবো, আমি তোকে কথা দিলাম। বল বোন তোর কি দুঃখ আছে? আবার কাঁদে, আরে আমি তো কথা দিলাম, সারা পৃথিবী জুড়ে কোনখানে কি আছে তুই কি চাই? মেয়ে মানুষ কি চায় দাদা? মেয়ে মানুষ কি চায় মানে অলংকার চায়, শাড়ি চায়। বলে যারা চায় তারা তো বেশ্যামী, শাড়ি গয়না যারা চায় তারা বেশ্যামী। হ্যাঁ, যে মেয়েরা পতিপরায়ণ তারা পতির কাছে কি শাড়ি চাইবে না অলংকার চাইবে? পতিকেই চায়, পতি তার অলংকার, পতি তার সম্মান, পতি তার সর্বদেবতা। না তোর মতো বোন তো আমার খুব দরকার ছিল, তুই তো ভালো তত্ত্ব জানিস, ঠিক বলেছিস। তা তুই কাঁদছিস কেন? আমার স্বামী সব ভালো কিন্তু একটু উপর দিকে চলছে। তার মানে? তার মানে তোকে বিয়ে করার পরে আগে তিনি অন্য জায়গায় চলে গেছে, আমাকে ছেড়ে দিয়ে যেদিন থেকে চলে গেছেন সেদিন থেকে আমি রাস্তায় রাস্তায় ঘুরছি। আমি তোকে কথা দিলাম, তুই বল তোর স্বামী কোন দিকে গেছে? পৃথিবীর যেখানে থাকবে আমি তাকে তোর হাতে তুলে দেব। লক্ষ্মী দেবী বলে লাইনে এসে গেছে। বলে দাদা বোনের যদি তুমি মঙ্গল চাও, চাও মানে আমি চাই এক্ষুনি চাই। আমার মন বলছে দাদা আমার স্বামী কাছাকাছি কোথাও আছে। কাছাকাছি মানে? তার মানে তুই জানিস কোথায় আছে? বলে না, মেয়ে মানুষ বুঝতে পারে চোখ নাচে তো, তাই আমার ডান চোখ নাচছে, তার মানে কাছে পিঠে কোথাও আছে। তার মানে আমার রাজ্যের মধ্যে আছে। বলে আঙ্কে তুই বল তার নামটা কি? বল আমি নিশ্চয়ই তাকে চিনি, তুই তার নাম বল, আমি তাকে এক্ষুনি তোর হাতে তুলে দেব। আগে স্বামীর নাম মুখে বলতে নেই, নারায়ণ নারায়ণ নারায়ণ। ওই বলার লোক ঢুকে গেছে, নারায়ণ না, তাকে তো বলা আছে যে তুমি একটু আড়ালে থাকো, সময়ে ঢুকে যাও। কে এ যেই বলে দিয়েছে স্বামীর নাম বলতে নাই মেয়েদেরকে, অমনি নারদ ঢুকে গেছে, নারায়ণ নারায়ণ। বলি মহারাজ বলে নারদ ঋষি তোমার আগমন হঠাৎ? বলে সময় হয়ে গেছে। বলে সময় মানে? বলে ওই যে মেয়েটা বলতে পারছে না স্বামীর নাম, একটা তৃতীয় ব্যক্তি না হলে কি করে বলবে? বলে তাই এ মেয়ে মানুষের স্বামীর নাম তুমি জানবে কি করে? বলে ঠাকুরের কৃপা, সব জায়গায় হরি নাম গেয়ে বেড়াই তো সকলকে জাগে। বলে জানি মানে? তাহলে এই মেয়েটার স্বামীর নাম জান? বলে নারায়ণ নারায়ণ। বলে আরে স্বামীর নাম কি? নারায়ণ নারায়ণ। আরে কি পাগল হয়ে গেল নাকি? আরে নারায়ণ নারায়ণ তো তুমি সব সময় বলো, কিন্তু স্বামীর নামটা বলো নারায়ণ নারায়ণ। তো তখন বলি মহারাজ রেগে বলে দেখো নারদ এটা রসিকতার জায়গা নয়, ওর স্বামীর নাম জানো যদি বল নারায়ণ নারায়ণ। আরে স্বামীর নাম নারায়ণ, স্বামীর নাম নারায়ণ, এর স্বামীর নাম নারায়ণ মানে ভগবান বিষ্ণু, তিনি তো আমার ঘরে আছেন নারায়ণ নারায়ণ নারায়ণ। আরে সে তো লক্ষ্মীকান্ত, লক্ষ্মী দেবীর স্বামী, এই মেয়েটা চণ্ডালের বাড়ির মেয়ে, তার স্বামী নাই নারায়ণ নারায়ণ নারায়ণ। বলে এই মেয়েটা চণ্ডাল? বলে এও তো চণ্ডাল। চণ্ডাল? এই মেয়েটা চণ্ডাল? বলে হ্যাঁ। নারায়ণ তো চণ্ডালিনীকে বিয়ে করেছে। বলে সে কি কথা? বলে লক্ষ্মী দেবী চণ্ডালের বাড়িতে যায়, তা চণ্ডাল ভক্তকে বাবা বলে মা বলে, তো তার বাড়ির মেয়ে নারায়ণ নারায়ণ। বলি মহারাজ এবার বুঝতে পারছেন, যার পুজো আপনি প্রতিদিন করছেন ইনি তো তারই, অর্থাৎ ইনি তো মা লক্ষ্মী দেবী। আসল পূজ্য বের কর এসব পোশাক খোল, আসলটা বের কর, দাদার সঙ্গে চালাকি চলছে, তুমি লক্ষ্মী। সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী দেবী তার রূপে প্রকাশ হয়ে গেছে নিদায়। অমনি দিব্য বসন পরিধান করে অলঙ্কার পরে মা লক্ষ্মী দেবী উজ্জ্বল বর্ণ রূপে দাঁড়িয়ে গেলেন। বলি মহারাজ বলছে আগে হলে প্রণাম করতাম, এখন তো তুই আমার বোন। তা দাদার কাছে সেই এলি, তা চণ্ডালিনী রূপ ধরে এরকম চালাকি করে আসার কি দরকার ছিল? বলতেই পারতিস যে তোর সর, কিন্তু আগে জানলে তোর বোন তোকে ভাই মানে আমি দাদা হতাম, যাকে পাওয়ার জন্য কত জন্ম কেঁদেছি তাকে পেয়ে ঘরে টেনে আনলাম নিজের করে রাখলাম, তুই চালাকি করে তাকেই নিয়ে নিলি। তোদের চালাকির কাছে কোনদিন জিততে পারবো না, বোন যখন বলেছি কথা যখন দিয়েছি ভেতরে মা লক্ষ্মী দেবীকে ভেতরে নিয়ে ভগবানের সামনে গিয়ে বললে হে প্রভু আমার কায়দায় আপনি পড়ে গিয়েছিলেন তাই আমার ঘরে এসেছিলেন, এখন আমি তোমার লক্ষ্মীর কায়দায় পড়ে গিয়ে তোমাকে হারিয়েছি, আমি ওকে কথা দিয়েছিলাম ওর স্বামীকে ফিরিয়ে দেব, ও চালাকি করে আমার কাছ থেকে তোমাকেই নিয়ে নিয়ে তুমি চলে যাবে ঠাকুর, আমি কি নিয়ে থাকবো? ভগবান নারায়ণ বললেন দেখো তুমি যখন লক্ষ্মীকে কথা দিয়েছো আমাকে তো যেতেই হবে, তোমার বাক্য তো কোনোদিন মিথ্যে হয় না বলি, তবে আমি কথা দিলাম আমি যাচ্ছি বটে, প্রতিদিন এক দণ্ড করে সময় আমি তোমার কাছে আসবো, তোমাকে দর্শন দেব তোমার। মা লক্ষ্মী দেবী নারায়ণকে ভগবান বিষ্ণুকে প্রণাম করলেন, করার পরে বললেন প্রভু এই তোমার লীলা, ভক্তকে দেবেন দেবেন নিজেকে দিয়ে বসে আছে, আমি আমার কথা তোমার মনে নেই? ভগবান বিষ্ণু বললেন মনে যদি না থাকতো তুমি আজ আমাকে নিতে পারতে, আমি জানি তুমি আমাকে নিয়ে যাবে, তা বলে ভক্তকে তো ঠকাতে পারি না তাই ওর কাছে আমি চিরদিন আসবো, প্রতিদিন এক দণ্ড করে ওকে দর্শন দেব ওর সেবা নেব, আমি কথা দিলাম চলো লক্ষ্মী বিষ্ণু। আপনাদের কল্যাণ হোক, এইভাবে বিশ্বাস শ্রদ্ধা ভক্তি অর্জন করুন, ভগবানকে লাভ করুন, এইটুকু আমার প্রার্থনা। আজকের দিনে যারা ব্রত করে একাদশী করে তারা এইভাবে যা চায় তাই প্রাপ্ত হয়ে যায়, আপনারা ভগবানের কাছে তাই প্রার্থনা করুন।